الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সংক্ষেপে একটি আয়াতের মধ্যেই অনেক কথা বলে দিয়েছেন। এজন্য কোরআনকে বলা হয় জামিউল কালেম, সারগর্ভ বাক্য সমষ্টি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুম, হে মানব জাতি তোমরা ভয় করো তোমাদের প্রতিপালক আল্লাহকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র জীবন থেকে। ওয়া খালাকা মিনহা জাওজাহা, অতঃপর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, তার জোড়াকে। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অতঃপর সেই স্বামী স্ত্রীর মাধ্যমে পৃথিবী সর্বত্র অসংখ্য পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। অতকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, অতএব তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পরের নিকটে যাচা করে থাকো এবং তোমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়তা সম্পর্কে সাবধান থেকো। ইন্না আল্লাহ কানা আলাইকুম রাকীবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কাজের জাগ্রত প্রহরীর মতো তোমাদের পাহাড়ে আছেন। এর মধ্য দিয়েই নারী ও পুরুষের সৃষ্টি রহস্য উন্মোচিত হয়েছে। নারী পৃথক সৃষ্টি নয়, প্রথমে সৃষ্টি হয়েছে আদম একজন পুরুষ, তার পাজর থেকে সৃষ্টি করা হয়েছে নারী অর্থাৎ হাওয়াকে। আদম মাটি থেকে সৃষ্টি, তাই তার নাম হয়েছে আদম। হাওয়া জীবন্ত প্রাণী, আদম থেকে সৃষ্টি, তাই তার নাম হয়েছে হাওয়া। আর এই কারণে স্বভাবগতভাবেই নারীকে আল্লাহ দুর্বলকে সৃষ্টি করেছেন এবং পুরুষের দিকে মহতাজ, পুরুষের দিকে আগ্রহী করে সৃষ্টি করেছেন। আর এই কারণেই পুরুষকে আল্লাহ পাক নারীর উপরে কর্তৃত্বশীল করেছেন। আর রিজাল কওয়ামুন আলা নিসা, শক্তিশালী কোনো কাজ পুরুষকে নারীকে করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই। সংসারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, যেখানে সমস্যা, যেখানে কঠিন কষ্টকর দায়িত্বসমূহ রয়েছে সবগুলো আল্লাপাক পুরুষের ঘরে চাপিয়েছেন। পুরুষকে মাঠ চাষ করে, পুরুষকে চাকরি বাকরি করে, পুরুষকে কঠিন পরিশ্রম করে আয় করে আনতে হবে, নারী ঘর দেখবে, নারীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব থাকবে পুরুষের উপরে। সৃষ্টির এই চিরন্তন কৌশলের বিরুদ্ধে গেলেই মানুষ বিপাকে পড়ে যাবে, চিরকাল হয়েছেও তাই। নারীকে সৌন্দর্যের রানী করে আল্লাহ সৃষ্টি করেছেন, নারী চাঁদের মতো, পুরুষ সূর্যের মতো। নারীকে যাবতীয় দায় দায়িত্ব থেকে দূরে রাখা কারণ কি? কারণ নারীর কোলেই জন্ম নেয় পুরুষেরা, সন্তানেরা, এবং নারীর হাতেই মানুষ হয় আগামী দিনের দেশের নেতৃবৃন্দ। দুনিয়ার যত নবী রসুল নারীর কোলেই জন্মগ্রহণ করেছেন, আদম ব্যতীত। দুনিয়ার যত নেতা, যত বীর পুরুষ, যত বীর বাহাদুর, সবাই এক একজন নারীর সন্তান। তাই নারীকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আগামী দিনের এই নেতাদেরকে গড়ে তুলতে হয়। তার যে দায়িত্ব, তার কোনো সময় সীমা নাই, 24 ঘন্টা একজন নারীকে তার সংসারের দায়িত্ব পালন করতে হয়। আর পুরুষ বাইরে কাজ করে বাড়ি ফিরে এসে আশ্রয় নেয় তার মায়ের কাছে, বা স্ত্রীর কাছে, বা বোনের কাছে। একজন মায়ের স্নেহ, স্ত্রীর মমতা, বোনের ভালোবাসা দিয়েই একটা পুরুষ উৎসাহ পায়, সংসার জীবনে সাহস সঞ্চার করে এগিয়ে যায়। সংসার জীবনে যে পুরুষ শান্তি পায় নাই, অসুখী, ওই পুরুষ কখনোই সামাজিক জীবনে কখনোই সক্ষম হতে পারে নাই, কৃতকার্য হতে পারে নাই। এ বিষয়ে কোরআনে হাদিসে অসংখ্য বক্তব্য এসেছে। এমনকি আল্লাহ রসুলের মৃত্যুকালের সর্বশেষ বাক্যই তার মুখ দিয়ে বের হয়েছে, আসসালাত আমা মালাকাত আইমানুকুম, সালাত সম্পর্কে হে আমার উম্মত সাবধান থেকো, এবং তোমাদের হাতের অধিকারে যা আছে আর নারী জাতি তাদের সম্পর্কে তোমরা সাবধান থেকো। অর্থাৎ যেন সালাতের কোনো ক্ষতি না হয়, আর যেন নারী জাতির কোনো ক্ষতি না হয়। পৃথিবীর প্রথম নবী আদম, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাতে, এবং তার পাশার থেকে আল্লাহ সৃষ্টি করেছেন নারী জাতিকে। আবার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও মৃত্যুকালের সর্বশেষ বাক্য যা বলে যাচ্ছেন, সেখানেও নারী জাতির প্রতি ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা প্রদর্শনের নির্দেশ দিয়ে দিয়ে যাচ্ছেন। কারণ কি? আল্লাহ পাকের সৃষ্ট এই সুন্দরতম সৃষ্টি, এই নারী জাতিকে প্রোটেকশনের, নিরাপত্তার যাবতীয় দায়িত্ব আল্লাহ তার পুরুষ জাতির উপরে অর্পণ করেছেন। মায়ের ইজ্জত রক্ষা করা, বোনের ইজ্জত রক্ষা করা, স্ত্রীর ইজ্জত রক্ষা করা একজন পুরুষের উপরে ফরজ দায়িত্ব। আর এই কারণেই বলা হয়েছে, মান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি কার হক রক্ষার জন্য নিহত হল সে শহীদ হয়ে গেল। একজন নারীর ইজ্জতের রক্ষার জন্য একজন পুরুষ যদি হাস্যাতে জীবন দেয়, আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, সে শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। মানুষ এত ভীত হয়ে গেছে, একজন নারী নির্যাতিত হলেও পুরুষ আজকে কথা বলে না, নিজের জীবন নিয়ে সে ব্যস্ত, কিন্তু অন্যের বিষয়ে আর তার কোনো খেয়ালই থাকে না। এই বিষয়টি ছিল আইয়ামের জাহেলিয়াতে, যখন নারী নির্যাতিত হতো পুরুষ এগুলি কিছুই খেয়াল করত না। সারা পৃথিবীতে যত ওই ইতিহাসের পাতায় যেসব সভ্যতার কথা আমরা দেখতে পাই, সব সভ্যতার পিছনেই ধ্বংসের কারণ দেখা গেছে। এখানে যখনই নারী জাতিকে মানুষ অবজ্ঞা করেছে, যখন নারী জাতিকে নিজেদের ভোগের সামগ্রী মনে করেছে, যখন নারী জাতিকে তার সম্মান স্থান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তখনই সেই সময় ধ্বংস হয়ে গেছে। এমনকি বিশ্ববিখ্যাত রোমক সভ্যতার ইতিহাস পড়ে দেখুন, সেখানে মাত্র দুটা কারণকে দায়ী করা হয়েছে, নারী এবং মদ। আজকের বাংলাদেশের সর্বত্র একই অবস্থায় বিরাজ করছে। পৃথিবীর কোন সভ্যতাই, এমনকি মানুষের রচিত ধর্ম কোনটাতেই নারীকে যথা সম্মান দেওয়া হয় নাই। এমনকি কিছুদিন আগেও আমাদের এই ভারত উপমহাদেশে নারীদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হতো। যে নারীর স্বামী মারা গেছে ওই নারীর আর দুনিয়ায় বেঁচে থাকার কোন প্রয়োজন নাই, তাই জীবন্ত নারীকে কুমারী এক হয়তো দুদিন আগে হয়তো তার বিয়ে হয়েছে তাকে ওই জ্বলন্ত চিতায় জীবন্ত নিক্ষেপ করে হত্যা করা হতো, আর তার মা বাপ শ্বশুর শাশুড়ি উলুধনে দিয়ে খুশি হয়ে বলত ওই আমার মেয়েটি স্বর্গে চলে গেল। ধর্মের এই বিধান দিয়ে অসংখ্য নারীকে হত্যা করা হয়েছে, অথচ এটা ধর্ম নয়, এটা ছিল পুরো অধর্ম। ইংল্যান্ডে নারী জাতিকে অস্পৃশ্য মনে করা হতো। এই সেদিনও সেদিন এখন 100 বছর হয়নি, বলা যেত 1963 সালে প্রথম সে নারী অধিকার প্রতিষ্ঠা লাভ করে। এখনো পৃথিবীর বহু দেশেই নারীকে অকল্যাণের উৎস মনে করা হয়, এটাকে শয়তান মনে করা হয়। এমনকি আমাদের অনেক আলেম ওলামা বক্তৃতা করতেন আন্নিসমিন হেবালতে শয়তান, এরা শয়তানের রশ্মি। অনেক কিছু বিভিন্নভাবেই নারীকে বেজ্জত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম নারীকে সম্মানের আসন বসালেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে হাদিসে অসংখ্য আয়াত এসেছে, কোরআনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক। পোশাক যেমন দেহ থেকে কেউ খুলে ফেলতে চায় না, অমনিভাবে নারী এবং পুরুষ পরস্পরের কেউ দেহ থেকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না, তারা উভয়ই সমাজের অবিচ্ছিন্ন প্রাণী। অতএব কারো অধিকার ক্ষুণ্ণ করে কেউ কোনোদিন বড় হতে পারে না। নারীকে সম্মান করার জন্যই যে নির্দেশগুলো এসেছে কোরআনে, যেগুলোকে একসঙ্গে করলে মৌলিকভাবে দুটি বিষয় দেখা যায়। আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিচ্ছেন, নবী কুল্লে আজওয়াজিকা ও বানাদিকা ও নিসাইল মোমিনিন ইয়াদানা দালাবিবিহিন্না আলা জুয়ুবিহিন্না ذَلِكَ أَبْنَا أَنْ يُعْرِفْنَا فَلَا يُوْزَيْنَا اللَّهُ غَفُورُ الرَّحِيمُ سُرَيْ عَزَّبُ نُشَكَ مُرَائِ হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও তারা যেন তাদের বক্ষ দেশে কাপড় রাখে, বুকের উপর যেন কাপড় দেয়। এটাই আদনা, এটা একটা সবচাইতে নিম্নতম বিধান হল আইয়ো রাখ না ফেলাই যাই না, এটা হলে তাদেরকে উত্তাক্ত করা হবে না। এটা হল আদনা, নিম্নতম বিধান হচ্ছে এই যেন তারা দেহে ঢিলা কাপড় রাখে, বিশেষ করে বুকের উপরে যেন কাপড় দেয়, তাহলে তাদেরকে উত্তাক্ত করা হবে না। ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ মহা ক্ষমাশীল এবং দয়াবান। এটা হল প্রাথমিক একটা বিধান, দৈহিক বিধান, পোশাকগত বিধান। এরপরে আসছে মানসিক বিধান। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদেরকে বলে দাও তারা যেন ইগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে সবসময় আনত রাখে, ওই হাফাজু ফুরু জাহম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। শেষে কি বলা হচ্ছে, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাসনাউন, তোমরা কি করছো আল্লাহ সব খবর রাখেন। নারীদের পর্দার আগেই পুরুষকে পর্দা করার নির্দেশ দিচ্ছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে। এর পরবর্তী আয়াত 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইগুদ্দুন্না মিন আবসারিহিন ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, হে নবী তুমি নারীদেরকে বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে আনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং শরীরের যে সমস্ত অংশ স্বাভাবিকভাবে বেরিয়ে যায়, অতটুকু ছাড়া যেন কিছুই তারা প্রকাশ না করে। অলি আব্দুল নবী খুমরিহীন না আল্লাহ জৈবিহীন না, এবং তারা যেন তাদের বুকের উপরে ওড়না রাখে। একটা শুরু হয়ে গেল, তারা তাদের মুখ খুলতে পারবে, তারা তাদের লজ্জা প্রকাশ করতে পারবে তাদের স্বামীদের কাছে, তাদের বাপের কাছে, ভাইয়ের কাছে, ইত্যাদি ইত্যাদি। পরপর আয়াত লম্বা চলে আসলো, শেষে কি বলা হচ্ছে, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে এসো, তাহলেই তোমরা সফল কাম হবে। এটা হল নৈতিক দিক। এই আয়াতের মধ্যে নৈতিক এবং বাহ্যিক দুটোই একসঙ্গে এসে গেছে। প্রথমটা নবীকে বলা হচ্ছে, আর এবার কিন্তু বিশ্ব মুসলিমকে বলা হচ্ছে। নবীকে, নবীর স্ত্রীর জন্য বিশেষ আরেকটা নির্দেশ আসছিল, বলে জাহেলিয়াতুল উলা, জাহিলে যুগের মতো তোমরা বেপর্দা হয়ে বাহিরে চলাফেরা করো না। আরো একটা নির্দেশ এসেছিল, যখন তোমরা অন্যদের সাথে কথা বলবে তখন এমনভাবে কথা বলো না যেন তোমাদের প্রতি অন্যরা আকৃষ্ট হয়ে পড়ে। ওদের কথা বলার সময় আদর করে নরম ভাষায় কথা বলা হবে না, স্বাভাবিক নিরস ভাষায় কথা বলতে হবে, সরস ভাষায় নয়। নারীরা পুরুষের সঙ্গে কি করে কথা বলবে এটাও পর্যন্ত কোরআনে বলে দেওয়া হয়েছে। পর পুরুষের সঙ্গে কথা বলতে গেলে কখনোই নরম ভাষায় মিষ্টি মিষ্টি বলি দিয়ে কথা বলা চলবে না। তাহলে কি হবে, আল্লাহ পাক বলছেন, তাহলে ওই পর পুরুষের অন্তরে তোমার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। সাবধান, এইবার ছেলেদেরকে বলে দেওয়া হচ্ছে, মনে রেখে দিও, জেনা কয়েক রকম আছে, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। তুমি যখন পরনারের দিকে লোভাতুর দৃষ্টিতে দেখবে তুমি চোখের জেনার ভাগিদার হবে। যখন তুমি পরনারীর সঙ্গে বাজে চিন্তা নিয়ে কথা বলবে তোমার জিহ্বা জেনার অপরাধে অপরাধী হবে। তুমি যখন পরনারীর কথা শুনতে ভালোবাসবে লোলুপ চিন্তা নিয়ে তোমার কানের জেনা হবে। যখন তুমি পরনারীর দিকে হেঁটে যাবে খারাপ চিন্তা নিয়ে তোমার পায়ের জেনা হবে। সাবধান, হে পুরুষ দৃষ্টিকে আনত করো, আগে নির্দেশ পরে নির্দেশ, হে নারী তুমি তোমার দৃষ্টিকে আনত করো। এরপরে সামাজিক শাস্তির নির্দেশ আসছে, যদি কোন পুরুষ কোন নারীর উপর অত্যাচার করে তাহলে দুজনে যদি অবিবাহিত হয় তবে 100 বেত্রাঘাত করো। ওমর ফারুক তার ছেলেকে বেত্রাঘাত করেছিলেন, 100 পর্যন্ত যেতে পারেন নাই, 70 পর্যন্ত গিয়েই ছেলে কাহিল হয়ে পড়েছিল, বেশ কিছুদিন পরে ছেলে মারা যায়। মদ খেলে 80 বেত, জেনা করলে দুদিন অবিবাহিত হবে যদি তাহলে 100 বেত। সেই বেত পাটখড়ির বেত নয়, এবার বাঁশের কঞ্চির বেত নয়, সেই বেত পাকিস্তান আমলে ছিল, ওগুলো সরকারের কাছে আছে কিনা জানি না, 71-এর পর থেকে বেতের খবর আর নেই। উদার হতে হতে এমন উদার হয়ে গেছে আমরা, মন্ত্রী পর্যন্ত রাস্তায় মিছিল করে, অত মন্ত্রীর হাতে পুরো ক্ষমতা আছে। 2006 সাল থেকে 2010 পর্যন্ত এই ইফটিজিং এর কারবার শুরু হয়েছে। ইফটিজিং শব্দটা বলতে লজ্জা হয়, নারী উত্ত্যক্ত করা, ইফ মানে নারী, টিজিং মানে উত্ত্যক্ত করা, এই শব্দ বলতে লজ্জা হয়। এইগুলো কখনোই বাংলার মানুষ শুনে নাই, কি হিন্দু কি মুসলমান, কখন এই সমস্ত বাজে কথা তাদের কানে কখনো আসেনি। হিন্দুদের সমাজও তারা সম্মানিত আছেন, সম্ভ্রান্ত হিন্দু পরিবার যারা আছে সেখানে এত কঠিন পর্দা আছে যে পুরুষের সেখানে প্রবেশাধিকার নাই। পার্শ্ববর্তী কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন তাহলে জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মা এতই পর্দানুসীন ছিলেন, হিন্দুদের কাছে গঙ্গা খুব পবিত্র নদী, সেখানে গোসল করলে পাপ পঙ্কিলতা দুই মুছে সাফ হয়ে যায়, তাই তিনি কখনো কখনো গঙ্গায় গোসল করতে যেতেন। কিন্তু এমন কঠোর নির্দেশ ছিল জমিদার বাড়ির চাকরদের প্রতি, জমিদারের মা যাচ্ছেন গোসল করতে, বড় পালকি নিয়ে যেতে হবে, গঙ্গায় ডুবিয়ে দিতে হবে, পালকির থেকে উনি বের হবেন না, পালকি পানির মধ্যে নামিয়ে দিলে অটোমেটিক্যালি যে পানি উঠবে উনি পালকির মধ্যে বসেই গোসল করবেন, ওখান থেকে আবার ওইভাবে চলে আসবেন, পালকি থেকে নামা হবে না। কি ধরনের কঠিন পর্দা ছিল হিন্দু সমাজ একবার চিন্তা করুন। সম্ভ্রান্ত বংশে তিনি যে ধর্মেরই হোক না কেন, সম্ভ্রান্ত বংশে কোন বেপর্দিকি নাই, এবং পৃথিবীতে যত ভালো ভালো নামি দামি মানুষের জন্ম হয়েছে আপনারা খালি মানুষগুলোকে দেখেন, তাদের মায়ের খবর আপনারা রাখেন না, একবার খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকেরই মা অত্যন্ত পর্দানুসীন, অত্যন্ত ভালো মেয়ে, ভালো মেয়ে ছাড়া ভালো মা ছাড়া ভালো সন্তান হতে পারে না। যে সমস্ত মায়ের প্রতি পরপুরুষের লোলুপ দৃষ্টি পড়ে ওই মায়ের গর্ভ থেকে কখনো সুসন্তান জন্মগ্রহণ করতে পারে না। আপনারা আইএমএর জাহেরিয়াতের কথা বলি, এক চাটিয়ে গালিগালাজ করেন, একটু যারা লেখাপড়া শিখছে তার মনে করে নবীর বংশ আইএমএর জাহেরিয়াতের বংশ, সেদিকে সবাই খারাপ ছিল, ইতিহাসকে তাই বলেছে কখনো? কেউ কি কখনো নবীর মা আমিনাকে দেখতে পেয়েছিল? কেউ কি কখনো নবীর নানিকে দেখেছে? ইতিহাস তো সে সাক্ষী কখনো দেয় নাই। কেউ কখন নবীর দাদির চেহারা দেখতে পায় নাই? যে উচ্চ বংশ তার জন্ম ছিল সেই বংশের মহিলাদের চেহারাদের ক্ষমতা কারো ছিল না। এমনকি মা খাদিজাতুল কুবরা, যিনি মক্কার অত্যন্ত নাম করা বিদুষী মহিলা এবং ব্যবসায়ী ছিলেন, তার চেহারাও কেউ কখনো দেখে নাই। সবাইকে একটা কে খারাপ বলবেন না, কিছু লোক খারাপ ছিল, তাদের কারণে ইতিহাস কলঙ্কিত হয়ে গেছে। সেই হিসাব ধরা হয় তাহলে আজকে বাংলাদেশে অধিকাংশই খারাপ হয়ে যাচ্ছে, এই ইতিহাসকে কি বলবেন? কোন নারীকে সামান্যতম উত্তক্ত করলে সমস্ত সমাজ খেপে যেত, যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যেত। সে সমাজ এক চিটে সবাই খারাপ ছিল না। আর এজন্যই উচ্চ বংশ সম্ভ্রান্ত বংশ নির্ধারিত হতো নারীর ইজ্জতের দিকে খেয়াল করে, যে বংশে নারীকে সবচেয়ে ইজ্জত দেওয়া হয়েছে সেই বংশই হল আরবদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, ওই বংশের নারীর দিকে তাকানো তো সহজ ব্যাপার ছিল না। আজ পর্যন্ত সৌদি আরবে কোন মেয়েকে বিবাহ করতে গেলে যে পণ দিতে হয়, মোহরানা দিতে হয়, সে মোহরানা বাংলাদেশের মানুষ শুনলে চমকে যাবে। এদেশে তো উল্টা ছেলেকে মোহর দিতে হয়, আর ওই দেশে নারীর সম্মান এত বেশি এখনো পর্যন্ত আছে যে নারী বিবাহ করতে গেলে ছেলেরা বহুদিন থেকে চেষ্টা করে তারপরে মোহরানা সংগ্রহ করার পরে যে বিবাহ প্রস্তাব দেয়, এখনো পর্যন্ত ট্র্যাডিশন চালু আছে সেখানে। পারভেজ মোশাররফ তার জীবনের কি লিখছেন আপনারা জানেন? প্রেসিডেন্সি বিদায়ী হওয়ার পরে যিনি লন্ডনে চলে গেলেন, সেখানে দু বছর ধরে বসবাস করছেন, তার জীবনে এটা বের হয়েছে, সেখানে লিখছেন যে আমার জীবনে যত উন্নতি সব কিছুর মূল্যে আমার মায়ের দোয়া। তিনবার আমাকে মানুষ হত্যা করার চেষ্টা করেছে, সম্ভবত আমার মায়ের দোয়ার কারণে আমি নিহত হই নাই। কারণ ছোট থেকে আমার একটাই অভ্যাস ছিল, আমার বাবার নির্দেশ ছিল বাইরে যাওয়ার আগে মায়ের হুকুম ছাড়া যাবে না। আমি স্কুল লাইফ থেকে আজকে দেশের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত আমি কোনদিন আমার মায়ের নির্দেশটা ঘর হতে বের হই নাই, যখনই বের হয়েছি মায়ের দোয়া নিয়েছি। যেদিন দেখেছি মায়ের মুডটা খারাপ সেদিন বাইরে যাইনি। হতে পারে মায়ের দোয়া তার জীবনের বহু বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। শেখ মুজিবকে আপনারা যতটুকু জানেন, তার স্ত্রী সম্পর্কে আপনার কতটুকু জানেন, তার মা সম্পর্কে কতটুকু জানেন? নির্মল সেন তার জীবনে লিখেছেন, নির্মল সেন এখনো মারা যান নাই, জেলখানায় বসে তার জীবনে সিরিয়ালি পত্রিকায় পড়তাম, বেচারার প্রতি আমার শ্রদ্ধা এসে গেছে। একদিন তিনি বলছেন, প্রেসিডেন্ট মুজিবের কাছে আমরা গেলাম, একই দেশের মানুষ নির্মল সেন আর উনি। মুজিব বলছেন, এই নির্মল বোস, তোরা তো আইন পাশ করে দিলি, দেখি ফজিলা কি বলে, চিন্তা করেন, স্ত্রীর কাছে গিয়ে শুনবে, স্ত্রীকে জীবনে কোনো স্টেজে দেখে নাই, জীবনে কোনো জনসভায় দেখে নাই, মুজিব বাইরে বজ্র কণ্ঠ, স্ত্রীর কাছে একেবারেই নম্র কণ্ঠ। অধিকাংশ সময় বাড়ি গিয়ে দেখেছে স্ত্রী কোথায়, জায়নামাজে বসে আছে। এত রাজনৈতিক নেতার বাড়িতে কত শত শত লোক আসে, কেউ তার চেহারা দেখে নেই। একজন ভদ্র মহিলা, একজন পর্দানুসীন মহিলা, একজন ধার্মিক মহিলা একটা পৃথিবীকে শাসন করতে পারে ঘরে বসে বসে, পুরা দেশটা শাসন করতে পারে ঘরে বসে বসে, কিচ্ছু লাগে না। মা খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জাহরা, আয়েশাতুল হুমায়রা, উম্মে সালামা, এদের জীবনীগুলো আপনারা যদি পড়েন কখনো, দেখবেন এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। হুদায়বিয়ার সন্ধিকালে আরবদের সঙ্গে সন্ধি হচ্ছে কুরাইশদের সঙ্গে, আল্লাহ রসুল বলেন, হে আলী, সন্ধি পত্র লেখো। সন্ধি লেখা হচ্ছে, মিন মুহাম্মাদিন রসুলিল্লাহ ইলা সোহেল মিন কুফার কুরাইশ, মিন কুরাইশ, আল্লাহ রসুল মুহাম্মাদের পক্ষ থেকে কুরাইশ নেতা সোহেলের সঙ্গে সন্ধিনামা লিখিত হচ্ছে। কুরাইশ পক্ষ বলল, তোমাকে যদি রসুলই মানব তাহলে যুদ্ধ কিসের, রসুল কাটো। আলী বললেন, আমার জীবন যদি প্রস্তুত, রসুলের নাম কাটতে আমি রাজি নই। রসুল তো বলেন মহাবিপদে, রসুল সন্ধি চান, তিনি শান্তি চান, তিনি শান্তিপ্রিয় মানুষ, তিনি কখনো যুদ্ধ চাননি। আলীকে বললেন, আলী, আমি তো লিখতে জানি না, দেখিয়ে দাও আমার নামটা কোথায়। কলম হাতে দিলেন, এক টানে কেটে দিলেন রসুল নামটা। আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা কি সত্য? কুরাইশ বলল, হ্যাঁ, এটা মানতে আমরা রাজি আছি, যে রসুল্লাহ মানতে রাজি নই, ঠিক আছে, রসুল্লাহ কেটে দিলাম, তবুও শান্তি হোক, যুদ্ধ চাই না। এই শান্তির ধর্ম ইসলামকে আজকে বানানো হয়েছে চরমপন্থী জঙ্গিবাদী ধর্ম। আজকে সারা বিশ্ব যে ইসলামের বিরুদ্ধে এখন আগুন হয়ে গেছে, টুপি দাঁড়িয়ে দেখলে আর উপায় নাই, ইসলামী জলসা করতে গেলে স্পেশাল অনুমতি লাগে, কিন্তু গান বাজনা করতে গেলে অনুমতি লাগে না। কি দুঃখ এদেশে, ইসলাম যেন একটা সন্ত্রাসী ধর্ম। যারা সারা বিশ্বে সন্ত্রাস করে তাদেরকেও সন্ত্রাস বলা হয় না, যারা ইরাকে 15 লক্ষ মানুষকে হত্যা করলো, ভিয়েতনামে 18 লক্ষ মানুষকে হত্যা করলো, আফগানিস্তানকে ধ্বংস করলো, সোমালিয়াকে শেষ করে দিল, এরা দুনিয়াতে সন্ত্রাসী নয়। সন্ত্রাসী তারাই যারা দৈনিক মার খায় আফগানিস্তানে, দৈনিক মার খায় কাশ্মীরে, দৈনিক মার খায় ফিলিস্তিনে, দৈনিক মার খায় সোমালিয়াতে, তারাই হল সন্ত্রাসী, তারাই হল ঢাকা। ইসলামের নবী বললেন, আমি যুদ্ধ চাই না, আমার যদি রসুলের নাম কেটে দিয়ে হলো তোমরা আপোষ করে নাও। সমস্ত সাহাবী গেলেন ক্ষেপে, আমরা কি এতই কাপুরুষ, আমরা জীবন দেব কিন্তু ইসলামের মর্যাদা নষ্ট করতে চাই না। রসুল বললেন, ঠান্ডা হও, শান্ত হও, দেখি ওরা কি বলে। চুক্তি হয়ে গেল, সন্ধি হয়ে গেল। এবার আল্লাহ নবী বললেন, তোমরা এহরাম খুলে ফেলো, ওমরার এহরাম খুলে তোমরা হালাল হয়ে যাও, চলো মদিনায় ফিরে যেতে হবে। 1400 সাহাবীর একজন আল্লাহ নবীর সঙ্গে সাপোর্ট দিলেন না, এমনকি আবু বকর ওমরের মতন শ্রেষ্ঠতম দুই সাহাবি যাদের কথা ছাড়া আল্লাহ নবী কোনো কাজ করতেন না, সেই দুজন পর্যন্ত আল্লাহ নবীর সঙ্গে সায় দিতে পারলেন না। 286 মাইল রাস্তায় চলে এসে ওই দেখা যায় মক্কা, এই মাত্র 15 কিলোমিটার দূরে গেলে আমরা উমরা করব, এখান থেকে ফেরত চলে যাব, যে চরম পরাজয়, চরম অসম্মানের গ্লানি নিয়ে কেমন কি ফিরে যাব। রসুল কারো সমর্থন পাচ্ছে না, কি করবেন? সেটা স্ত্রী উম্মে সালামার কাছে গেলেন, উম্মে সালামা, বলো তো কি করি আমি, এখন বিপদে পড়ে গেছি, কেউ তো কথা শুনছে না। দূরদর্শী চিন্তাশীল মহিলা উম্মে সালামা তখন আল্লাহ নবীকে যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শের কারণেই সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর সঙ্গে পুনরায় মদিনা যেতে প্রস্তুত হয়ে গেলেন। ওই দিনের ওনার এই পরামর্শ যদি না পাওয়া যেত জানি না ইসলামের ইতিহাস কিভাবে লেখা হতো। উম্মে সালামা বললেন, হে রসুল, আপনার সাহাবীরা আপনাকে জীবনের চাইতে ভালোবাসে, ইসলামের মর্যাদাকে তারা অক্ষুণ রাখবে, আপনি এদেরকে হুকুম দিয়ে পারবেন না। একটাই একটাই মাত্র আমি দেখতে পাচ্ছি পথ খোলা আছে, এরা আপনার নির্দেশ নয়, আপনার কাজের অনুকূলেই এরা থাকবে, বিরুদ্ধে কখনো যাবে না, এরা কখনোই বিদ্রোহী হবে না। আমি কি করবো তাহলে? আসুন আমি আপনার চুল কেটে দিই, আপনি এবং আমি মিলে আমরা উট কোরবানি করি। চুল কেটে ফেললে, উট কোরবানি করলে, আপনি পোশাক খুলে হালাল হয়ে গেলে তো সাহাবে কেরাম আপনাকে রেখে একা কি কোথাও যাবে না, ওরা অটোমেটিক্যালি আপনার অনুকরণ করতে বাধ্য। রসুল বলেন, উম্মে সালামা এটা কি সম্ভব? হ্যাঁ তাই করবে, তারা জীবনের বিনিময়ে রসুলকে ভালোবাসে। স্ত্রী এবং স্বামী মিলে সেদিন যে পরামর্শ করেছিলেন এবং সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন, পৃথিবীর ইতিহাস যারা লেখে তারা এই বিষয়ে বহু চিন্তা করেছে যে কি করে ওই সময় উম্মে সালামা মাথায় এই চিন্তাটা আসলো। আল্লাহ নবী তাই করলেন, স্ত্রী স্বামীর চুল কেটে দিলেন, যিনি কখনো কাঁচি হাতে নেন নাই তিনি আজকে হয়ে গেলেন নাপিত। রসুলের চুল কাটা হয়ে গেল, এহরাম খুলি ফেলা হয়ে গেল। এবারে দুজনে মিলে উট কোরবানি করছেন, বিশাল একটা উট, একটা দাঁড়ি এবং পুরুষের পক্ষে সম্ভব? তাও করলেন। এই পর্যন্ত সাহাবীরা একঠায় দাঁড়িয়ে আছে, কেউ নড়চড়া করছে না। দেখি রসুল কি করেন, যখন দেখেছিলেন যে রসুল হালাল হয়ে গেছেনি, তখন আস্তে আস্তে সবাই রণে ভঙ্গ দিল যে না, রসুল যখন হালাল হয়ে গেছেন আমাদের আর ইহরাম পরার আর মানায় না, আমরা তো রসুলের উম্মত। এবারে রাগে উমর ফারুক যেয়ে বলছেন, হে রসুল আপনি কি বলেন নাই, লাকাদ সাদাকাল্লাহ রসুল রুইয়া বিল হাক্কে লা তাদখুলুন্না ফিল, তুমি আপনি কি বলেন নাই তোমার রসুলকে স্বপ্ন দেখানো হলো, তোমরা অবশ্যই অবশ্যই কাবা গৃহে প্রবেশ করবে চুল খাটো করা অবস্থায় অথবা চুল নেড়া করা অবস্থায়? আপনি কি আমাদেরকে এই কথা বলেনি মদিনা থাকতে? তাহলে কেন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি? একেবারে ঝগড়ার মেজাজ নিয়ে অ্যাগ্রেসিভ মুভমেন্টে উমর ফারুক আল্লাহ নবীর সঙ্গে কথা শুরু করলেন। রসুল বললেন, হে উমর, বলেছিলাম ঠিকই, কিন্তু এই বছরই যেটা সেটা বাস্তবায়িত হবে তা তো বলি নাই। উমর পিছিয়ে গেলেন, আবু বকর এগিয়ে গেলেন। রসুল বললেন, হে আবু বকর, তুমি শান্তশিষ্ট মানুষ, আমি ফিরে যাচ্ছি মদিনায়, তুমি কি আমার সাথে একমত নাও? আবু বকর বললেন, অবশ্যই আপনার সঙ্গে আমি একমত। তো উমরকে ঠান্ডা করা মুশকিল হচ্ছে, অপমানের জ্বালা কেমন করে সহ্য করবে? উমর মতো বীর, হামজার মতো বীর অপমান বরদাস্ত করতে পারে নাকি? এরপরও তারা চলে গেলেন। উম্মে সালামা যে ঘরের মধ্যে বসে, তাবুর মধ্যে বসে যে পরামর্শ দিয়েছিলেন কেউ খবর রাখে না। নারী জাতিকে চিরদিন এমনি করে সম্মানের আসনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। মহিলা সমাজের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত বেশি হাদিস জানতেন, তার পিতা আবু বকর তার অর্ধেকও জানতেন না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন আবু হুরায়রা, তার পরবর্তী স্থান হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল বলছেন, তরকারিতে সারিদ যেমন, নারী সমাজের মধ্যে আয়েশার মর্যাদা ঠিক তেমন। অন্য হাদিসে এসেছে, কিয়ামতের দিন চারজন নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মানিত হবেন। একজন হচ্ছেন ফিরাউনের স্ত্রী আসিয়া, দ্বিতীয়জন হচ্ছেন মরিয়মের মায়ের, তৃতীয়জন হচ্ছেন খাদিজাতুল কোবরা রসুলের প্রথমা স্ত্রী, এবং চতুর্থজন হচ্ছেন ফাতেমাতুজ জাহরা রসুলের আদরের দুলালি, মা বোনদেরকে ইজ্জত দিতে গিয়ে আল্লাহ পাক আরো বহু কথা বলেছেন। রসুলকে বলা হচ্ছে, রসুল আমার কাছে সবচেয়ে সম্মানিত কে? রসুল বলছেন, তোমার মা, তোমার মা, তোমার মা, এরপর কে? তোমার বাপ। এই সম্মানিত নারী জাতির বিরুদ্ধে চিরদিন যে নির্যাতন হয়েছে, ইসলাম তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। বলা হয়েছে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আনা খায়রুন ইনদা আহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। রসুল বলছেন স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাত পাওয়ার ক্ষমতা নেই পুরুষের। ঠিক অনুরূপ ভাবে নারীকে বলা হচ্ছে যে নারী মৃত্যুবরণ করল যে স্ত্রী মারা গেল এমত অবস্থায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল ওই মহিলা সরাসরি জান্নাতে চলে যান। অন্যদের সে যে নারী পাঁচত্ব সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, নিজের ইজ্জত রক্ষা করেন এবং স্বামীর আনুগত্য করেন, ওই নারীকে আল্লাহ আল্লাহ পাক বলছেন ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, নারীকে এই সম্মান দিয়েছি আমরা, পৃথিবীর ইতিহাস এই সম্মান কাউকে দেয়নি। এমনকি অন্য হাদিসে আসছে নারীর পায়ের মায়ের পদতলে সন্তানের জান্নাত নির্ভর করে, আর সেই মাকে নিজ হাতে দুই সন্তান মিলে নাটোরে জবাই করল, পত্রিকা পড়েন নাই? ওর কি সন্তান? অত চাক্ষুষ ইবলিস, বাবা হাত ধরে কেঁদেছে, মারিস না রে বাবা মারিস না, শোনেনি দুই সন্তান। আইয়ামের জাহিলিয়াতের চাইতো নোংরা পরিবেশ আমাদের হয়ে গেছে। সমাজের দায়িত্ব কি কিছুই নাই? পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একদিকে নারীর ঘরে পর্দা ফরজ করা হয়েছে, আর একদিকে সমাজকে বলে দেওয়া হয়েছে যদি কোনো নারী নির্যাতন করে, যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রে আঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। তো সাধারণভাবে হত্যা নয়, এক মাটিতে পুঁতে বুক পর্যন্ত পুঁতে ঢিল মেরে মেরে তাকে হত্যা করো যাতে মানুষ দেখতে পায়। বলে এসে হাত আল্লাহমা তয় ফাতম রেল মুমিনিন, যেন মানুষ তার হত্যাকাণ্ডের দৃশ্য দেখতে পায়। গোপনে জেলখানার মধ্যে ফাঁসি দিয়ে মারার দরকার নাই, প্রকাশ্যে মারো তাকে, দেখুক নারী নির্যাতনের ফলটা কি। এই নারী ইজ্জত রক্ষা করতে গিয়ে যে কলেজ শিক্ষক মৃত্যুবরণ করলেন মর্মান্তিকভাবে, নাটোরের ভাই মিজানুর রশিদ, নিঃসন্দেহে তিনি যেহেতু মুসলমান তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কি শিখে গেল আমাদেরকে, আমরা কি করছি? যদি দেশে রাষ্ট্র ব্যবস্থা ইসলামী বিধান মোতাবেক চলত ওই দুই হত্যাকারী এখন পর্যন্ত দুনিয়া ঘুরে বেড়াতে পারত না। মন্ত্রী যতই মিছিল করুন ইফটিজিং বন্ধ জীবনে হবে না। ওদিকে রেডিও টিভিতে যত নোংরা ছবি দেখাবেন আর যত বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলবে, কম্পিউটার মোবাইলের মধ্যে যত নোংরা ছবি দেখবে, পত্র পত্রিকায় বাজে নাটক নভেল আপনারা লিখবেন আর দেখাবেন, সবই ব্যক্তি স্বাধীনতার নাম করে সবই জায়েজ করে দিচ্ছেন, ওদিকে বলছেন রিপ্রেজিং করোনা, এটা কি সম্ভব? ওদিকে 31st নাইটে ছেলেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ লাগাবেন যাতে ওরা আচ্ছা একদম ফুর্তি করতে পারে, এটা তো হবে না। এই দ্বিমুখী চরিত্র বাদ দিতে হবে, হয় সত্যিকার ভাবে এদেরকে দমন করতে হবে আর নইলে ছেড়ে দিতে হবে, মিছিল করে ফায়দা হবে না। যারা ইসলাম ফলো করেন যেসব যুবকেরা, তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহকে ভয় করো। তোমার যৌবন অটোমেটিক্যালি আসে নাই, এই যৌবন আল্লাহর দেওয়া, এই যৌবনের প্রতিফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করে নির্ভেজাল সত্যের জন্য, এসো তা ব্যয় করে জান্নাতের পথে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যদি কেউ কারো করে জুলুম করে তোমার রক্ত যেন তার বিরুদ্ধে এগিয়ে যায় জিহাদি মেজাজে। অসংখ্য খবর আছে পৃথিবীতে, রসুলের জমানায় সাহাবীদের জমানায় বহু ঘটনা আছে, একজন মহিলার ইজ্জত রক্ষা করার জন্য কত পুরুষের জীবন চলে গেছে তা হিসাব নাই। সেই মুসলমান আজকে নিজেই মহিলার ইজ্জত হরণ করছে, কোথায় নেমে গেছি আমরা? এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠিয়ে দেওয়া হচ্ছে, এদেশের একটু জালসা জুলুস ওয়াজ নবিল হইতো সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ দিনের বই পড়বে সে সুযোগটাও রাখা হচ্ছে না, এমনকি ক্লাস 1, 2, 3, 4, 5 যে দিনই আলোচনায় মানুষ পড়তে পারছে না সেটুকু থেকে এদেরকে মাহরুম করা হচ্ছে। এরা ইউটিজিং করবে না, করবেটা কি? এরা ঘরে বসে টিভি আর রেডিও আর মোবাইলের মধ্যে যত বাজে ছবি দেখে, এটা কি ভালো হবে কেমন করে বলেন? যারা বাপ মা আছেন তারা সাবধান হয়ে যান। যদি পারিবারিক ভাবে নৈতিক ভাবে ধর্মীয় ভাবে এদেরকে প্রতিরোধ করা না যায়, তাহলে আইন দিয়ে শুধুমাত্র হবে না। একদিকে আমাদের বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে আইন আসতেছে, স্কুল কলেজে আর বোরকা টোরকা পরা যাবে না, কাউকে বাধ্য করা যাবে না। কি চমৎকার আইন! যে দেশের হাইকোর্টে 2,50,000 মামলার জট লেগে আছে, সেখানে এই মেয়েদের বিরুদ্ধে বোরকা পরা যাবে না, এই আইনটা করার জন্য আর হাইকোর্টের কোন বেঞ্চের সময় লাগে না, এই সঙ্গে সঙ্গে কেস উঠল আর ফয়সলা হয়ে গেল। আর দিলেন যেন আমাদের সরকার বাহাদুর ঘোষণা জারি করলেন সব স্কুল কলেজে মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না। মুসলমানের মেয়ে মর্দা পর্দা বর্দা করা ফরজ, এই ফরজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সামিল হবে এই সমস্ত আদেশ। অটোমেটিক্যালি ইফতেজিং হবেই, নারী নির্যাতন হবেই, কে ঠেকাবে? যখন মন্ত্রীর মেয়েকে ছিনিয়ে নেওয়া হবে তখনই মন্ত্রীর হুঁশ হবে, তার আগে হবে না। বিগত দিনের ইতিহাস বলে শুনিয়ে দিই খালি আপনাদের সামনে, রাশিয়ার প্রধানমন্ত্রী এককালীন একেবারে দুনিয়া কাঁপানো প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ, আমার বয়সে যারা তার সবাই তার নাম জানেন, এই ক্রুশ্চেভ যখন সমাজতন্ত্র কায়েম করলো তার আগে লেনিন করে গেছে, তিনি এটা বাস্তবায়ন করতে চেষ্টা করলেন। যখন তার নিজের দলের কর্মীরা তার যুবতী মেয়েকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল, ক্রুশে ফেল ফেল করে তাকিয়ে থাকলো, কি হলো? মেয়ের ইজ্জত রক্ষা করতে পারলাম না, মেয়ে কাঁদছে, আব্বা আমাকে ঠেকান প্রধানমন্ত্রী দেশের। নিজের দলের ক্যাডাররা বলছে, হে প্রধানমন্ত্রী, ওটা তো ন্যাশনালাইজ সম্পত্তি, সমাজতন্ত্র তো ব্যক্তি মালিকের নাই, ও মেয়ে তো আপনার নয়, আমাদের সবার। এই মর্মান্তিক দৃশ্য পৃথিবী দেখাচ্ছে। ফলে আজকে রাশিয়া থেকে সমাজতন্ত্রের লেজ গুটিয়েছে, চীন থেকে সমাজতন্ত্র লেজ গুটিয়েছে, পৃথিবীর কোন দেশে এখন সমাজতন্ত্র নাই, সব চলে গেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা বুঝলাম না ইসলামের মাহাত্ম্য, ইসলামের যে সুন্দরতম ব্যবস্থাপনা ছিল সেই সমাজ সেই পারিবারিক ব্যবস্থা যদি আমরা ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আমাদের কোন আইন কেন লাগত না? অটোমেটিক্যালি হয়তো একটা ছেলে পর নারীর দিকে তাকাবে না এই ভয়ে যে এটা জিনা হবে। একটা ছেলে কোশ্চেন কেন পর পুরুষ, একটা মেয়ে পর পুরুষ তাকাবে না, এই জন্য এটা তার জন্য জেনা হবে। এমনকি মা আয়েশা সিদ্দিকা একদিন বসে আছেন, অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসছেন, রসুল বললেন, এই আয়েশা পর্দা করো। তা আয়েশা তো খুব চটপটি মেয়ে, বলছে, হে রসুল, ও তো অন্ধ মানুষ, আমাকে তো দেখতে পাচ্ছে না। তো রসুল বললেন, আয়েশা, আব্দুল্লাহ উম্মে মাকতুম তোমাকে দেখতে পাচ্ছে না, তুমি কি ওকে দেখতে পাচ্ছ না? আর তো জবাব নাই। অথচ ঘরের মধ্যে আপনি টিভি চালাচ্ছেন, টিভির মধ্যে হাজারো পর পুরুষের ছবি আপনি দেখছেন, মা মেয়ে ছেলে বাবা একসঙ্গে বসে টিভি দেখেন, আপনি কেউ চিন্তা করেন না ওই সুন্দর চেহারা যে টিভিতে দেখা গেল আপনার স্ত্রীর মনে কি দাগ কাটতে পারে না, আপনার মেয়েটার মনে কি দাগ কাটতে পারে না, আপনার বৌমার মনে কি দাগ কাটবে না? আর এই জন্য কখন পরকীয়া প্রেমে পড়ে আপনার সংসার ধ্বংস করবে তা কেন বুঝতে পারেন না? আর এই কারণে পাকিস্তানে এবং আমাদের দেশেও অনেককে আমরা দেখেছি নিজ হাতে টিভি ভেঙে ফেলে দিয়েছে, কারণ এর মধ্যে উপকারের চেয়ে ক্ষতি বেশি। বন্ধুরা খেয়াল করবেন ভালো করে, কোরআন এবং হাদিসের বিধানের বাইরে গেলে কিভাবে মানুষ আস্তে আস্তে অধঃপতনে যায়। আমাদের দেশকে আমরা শান্তির দেশে পরিণত করতে চাই, অতএব আসুন আমরা সবাই কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের পরিবারকে গড়ে তুলি, নিজের ছেলেকে নিজের মেয়েকে গড়ে তুলি এবং নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন।